বিবি জোড়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার সম্মানিত এবং অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর এবং শিশু ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে ভালোবেসে এই সময়ে আমরা ওয়াজ মাহফিলে বসে থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার ভাই এবং বোনদের অনেক অনেক বেশি। এজন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা কষ্ট করে এতক্ষণ আলোচনা শোনার পরে এখনো আমরা স্থির চিত্তে সুন্দরভাবে বসে আছি। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ অনেক বড় বড় ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন, মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত সম্পর্কে জানার জন্য এবং আমল করার জন্য যা দরকার এতক্ষণের আলোচনায় মোটামুটি সব চলে এসেছে। আমরা শেষ পর্যায়ে আর বেশিক্ষণ আলোচনা করব না, চেষ্টা করব যত অল্প সময়ের মধ্যে সম্ভব আমরা আলোচনা শেষ করার জন্য। এজন্য বাহিরে যে সকল ভাই বোনেরা আছি আমরা অনুরোধ করব একটু কষ্ট করে প্যান্ডেলে চলে আসুন, আর ভিতরে যারা বসেছি তারা একটু কষ্ট করে আলোচনা শেষ হওয়া পর্যন্ত আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আলহামদুলিল্লাহ, ভাইদেরকে দেখেই মনে হচ্ছে যে তারা সবাই মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মহব্বত করেন, কোরআন সুন্নার আলোচনাকে মহব্বত করেন, না হয় আমার আলোচনা শোনার জন্য এত রাত্রিতে এই ভাইয়েরা আসতেন না। যারা এখানে বসে আছেন অনেকেই আমাকে আগ থেকে চিনেন, ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে দেখেছেন, ওই মহব্বতের থেকে মূলত এত কষ্ট করেও এখানে বসে আছেন। এজন্য আমি আশা করি যে আমরা যে কয়েকটি কথা বলবো কোরআন সুন্নাহ থেকে আপনারা আশা করি শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের দেশে আমরা দেখি যুব সমাজেরা বিভিন্ন জায়গায় গান বাজনার আয়োজন করে, মেলার আয়োজন করে, বিভিন্ন ধরনের বিজাতীয় কৃষ্টি কালচারের অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু এই বিবি জোড়ার যুব সমাজ এগুলোর আয়োজন না করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেছেন। এই এলাকার যুব সমাজ সেই নবীকে চিনতে পেরেছেন যেই নবী এই যুব সমাজের জন্য দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ। যেই নবী এই যুব সমাজকে খুব মহব্বত করতেন, এই যুব সমাজকে অন্ধকার থেকে জুলুমাত থেকে আলোর দিশা দেখিয়েছিলেন। হাদিসের মধ্যে এসেছে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক আসল। যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাল্লি বিজ্জানা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানা করার অনুমতি দিন। যুবক এসে কার কাছে বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কত বড় সাহস! এখানে কয়েকটা জিনিস বোঝা যায়। একটা জিনিস বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে সাধারণ জনতা, আম জনতা ওইরকম বড় ধরনের ভয় পাইতেন না যেমন আমরা আজকে আলেম ওলামাদের সাথে কথা বলতে ভয় লাগে, মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সাথে কথা বলতে ভয় লাগে। যদি ইমাম সাহেবকে আমরা বলি যে হুজুর এই যে মাসালাটা কোথায় আছে, এটা দলিল কি, কোরআনের আয়াত কোনো আছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিনা জানার জন্য যখন আমরা কোনো কিছু জানতে চাই, ইমাম সাহেব তখন আমাদেরকে ধমক দেয়, এই মিয়া তুমি দিনের কি জানো, তুমি কোরআন হাদিসের কি বুঝো, তুমি এটা জিজ্ঞাসা করো, এটা জিজ্ঞাসা করো। ধমকের ঠেলায় মানুষ আর আমাদের দ্বারা কাছে আসার সাহস পায় না, সবসময় দূরে দূরে থাকে আমাদের থেকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যুবকেরা, সাধারণ জনতা দূরে থাকতেন না, এত বড় সাহস নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন যে আমাকে জেনা করার পারমিশন দিয়ে দেন। এখন সাহাবাই কেরাম ওই সাহাবীর দিকে বড় বড় চোখ করে করে তাকা যে কত বড় দুঃসাহস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জেনা করার অনুমতি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উদনু পাদানা মিনহু করিবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার এই যুবককে কেউ দমক দিবা না, এই যুবককে কেউ খারাপ কোনো কথা বলবা না, ওই যুবককে আমার নিকটবর্তী করে দাও, আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, যুবকের সাহস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাই দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে আসলো। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে বললেন, যুবক তুমি জানা করার অনুমতি নেওয়ার জন্য আমি রাসূলের কাছে এসেছো, অসুবিধা নেই, আমি রাসূল তোমাকে কয়েকটি বিষয়ে প্রশ্ন করব, এই কয়টি প্রশ্নের একটি উত্তর দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মানুষ যদি তোমার মায়ের সাথে জানা করে তুমি রাজি আছো কিনা, খুশি আছো কিনা, আতুহিব্বুহু লিউম্মিকা, তোমার মায়ের সাথে জানা করলে সেটাকে তুমি পছন্দ করো নাকি? যুবক বলে উঠল, ওয়াল্লাহি লা উহিব্বুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে দুনিয়ার কোন মানুষ জানা করুক এটা আমি কখনো পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বোনের সাথে কোনো মানুষ জানা করুক এটা পছন্দ করো নাকি? তোমার খালার সাথে কেউ জানা করুক এটা পছন্দ করো নাকি? তোমার ফুফুর সাথে কেউ জানা করুক এটা পছন্দ করো নাকি? সবগুলোর উত্তরে যুবক বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এগুলোর কোনটাই পছন্দ করি না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, তুমি যার সাথে জানা করার জন্য আমি নবীর কাছে অনুমতি নিতে এসেছ, ওই মহিলাটা, ওই নারীটা কোন ব্যক্তির, কোন যুবকের মা হইতে পারে, কোন যুবকের বোন হইতে পারে, কোন যুবকের খালা হইতে পারে, কোন যুবকের ফুফু হইতে পারে, তুমি যেমন পছন্দ করো না, ওই যুবকটাও তো পছন্দ করে না। সুবহানাল্লাহ। যুবকের মাথায় নাড়া দিয়ে দিলেন, বিবেকে নড়াচড়া করাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের মানহাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবককে কোনো ধমক দিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে তাড়াই দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো কাছে টেনে নিয়ে আসলেন এবং তার মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে তার ভিতরে এই বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকাই দিলেন। ঢুকানোর পরে যুবকের চোখ থেকে পানি বের হয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই যুবকটার জন্য তিনটা দোয়া করছেন, আল্লাহুম্মা গফির জামবাহু ওয়া তাহির কালবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির জামবাহু, আয় আল্লাহ, এই যুবকটার তুমি জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া তাহিয়ার কালবাহু, এই যুবকের অন্তরটাকে, কলবটাকে তুমি পবিত্র বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া হাসসিন ফারজাহু, এই যুবকের যৌবনকে তুমি সৎ চরিত্রবান বানিয়ে দাও, পবিত্র বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের জন্য, যুব সমাজের জন্য এই তিনটা দোয়া করছেন। প্রথম দোয়াটা কি? আল্লাহুম্মা গফির জামবাহু, হে আল্লাহ তুমি তার গুনাহগুলোকে মাফ করে দাও। ওয়া তাহির কালবাহু, তার কলবকে, তার অন্তরকে পবিত্র করে দাও। ওয়া হাসসিন ফারজাহু, তার চরিত্রকে, তার যৌবনকে তুমি সুন্দর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই সাহাবি হাদিসটি বর্ণনা করেছেন, ওই সাহাবি বলতেছেন, আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ওই যুবকটার জন্য দোয়া করেছেন, এরপর থেকে আমরা কোনোদিন ওই যুবককে কোন নারীর দিকে চোখ তুলে তাকাইতেও দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুব সমাজকে এত মহব্বত করতেন, যেই যুব সমাজের জন্য এত সুন্দর দোয়া করেছেন, আমরাও এই বিবি জোড়ার যুব সমাজের জন্য এই তিনটা দোয়া করি, আল্লাহুম্মা গফির জামবাহুম, হে আল্লাহ আপনি এই বিবি জোড়ার যুব সমাজের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। সবাই আমিন কয় না? যুবকদের জন্য দোয়া করে, আমাদের বুড়াদের জন্য তো দোয়া করে না। আগে যুব সমাজ যেহেতু আয়োজন করছে, আগে যুব সমাজের জন্য করি, পরে মুরব্বীদের জন্য করা হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক যুবকদের সকল গুনাহ মাফ করে দিক, সকলে বলে আমিন। ওয়া তাহির কালবাহুম, আয় আল্লাহ আপনি এই বিবি জোড়ার যুব সমাজের অন্তর গুলাকে আপনি পবিত্র বানিয়ে দিন। ওয়া হাসসিন ফুরুজাহুম, আয় আল্লাহ তাদের চরিত্রকে, তাদের যৌবনটাকে আপনি পবিত্র বানিয়ে দিন। আমাদের এই যুব সমাজ যদি এরকম চরিত্রবান হয়ে যায়, আখলাক সম্পন্ন হয়ে যায়, তো ওই সমাজের চেহারাটাই পাল্টে যাবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ এই যুব সমাজকে আপনি সাবাবে মদিনার মতো, মদিনার যুব সমাজের মতো বানিয়ে দিন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকের মাহফিল হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি না এরকম কেউ আছেন এখানে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই আমাদের নিজেদের চাইতেও, মা বাবার চাইতেও, সন্তান সন্ততির চাইতেও, দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করে ভালোবাসে। কারণ আল্লাহ পাক বলছেন সফল হইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, পাল্লাযীনা আমানু বিহি ওয়া আসসারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। রাব্বুল আলামিন বলেন পাল্লাযীনা আমানু বিহি, যে সকল মানুষেরা আমার রাসূলের উপরে ঈমান আনে, ওয়াসারুহু আমার রাসূলকে সম্মান করে, তাওকীর করে, তাজিম করে, ওয়ানাসারুহু আমার রাসূলকে সাহায্য করে, সহযোগিতা করে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু আমার রাসূলের সাথে যেই নূর নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনে কারীমের ইত্তেবা করে, উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে, যতক্ষণ পর্যন্ত না আমি নবী বেশি মহব্বতের না হব, বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হইতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি ইন্নি উহিব্বুকা ইল্লা মিন নাফসি, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? এই এই এলাকায় মনে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগে না, নাকি লাগে? যে যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, এটা সিরাতের মাহফিল, ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আপনাকে মহব্বত করি সব কিছুর চাইতে, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের চাইতে বেশি না। দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের থেকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাই, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে বেশি ভালোবাসার সাথে সাথে নিজের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে বলে উঠলেন, ওয়াল্লাহি ইন্নি উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আপনি নবীকে আমি যেমন মহব্বত করি, আমি আমার নিজের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, ও ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছো, সুবহানাল্লাহ, এতক্ষণে ইমানদার, তোমার নিজের চাইতেও আমি নবীকে বেশি মহব্বত করতে হবে। আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেন নাই, রোম সম্রাটের রাজদরবারে গেলেন। রোম সম্রাট জিজ্ঞাসা করলেন, তোমাদের এলাকায় নাকি একজন নবী এসেছেন, সেই নবী সম্পর্কে কি জানো একটু বর্ণনা দাও। আবু সুফিয়ান অনেকগুলো ঘটনা বর্ণনা দিলেন, শেষে একটা কথা রোম সম্রাটের হিরাক্লিয়াসের রাজদরবারে দাঁড়িয়ে বললেন, ওয়াল্লাহি মা রাআইতু ইউহিব্বুন নাসা আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আমি কখনো দেখি নাই একজন মানুষ একজন মানুষকে যেরকম মহব্বত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম মহব্বত করে, সুবহানাল্লাহ, অর্থাৎ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম মহব্বত করেন, আল্লাহর জমিনে কোনো মানুষ মানুষকে এত মহব্বত করতে পারে না, সুবহানাল্লাহ। তাহলে মহব্বত শিখতে হবে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম থেকে আমরা চাইলেও বেশি মহব্বত করতে পারবো না। যেই সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মহব্বত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে শরীর মোবারকে যাতে কোনো তীর না পড়ে, আঘাত না পড়ে, পাথরের আঘাত না পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরে নিজের ফিটগুলো বিছাই দিছেন, নিজেদের ফিটগুলো পাথরের আঘাতে রক্তাক্ত রঞ্জিত হচ্ছে, তবু শহীদ হয়ে যাচ্ছে, শাহাদাতের পেয়ালা গ্রহণ করতেছে, তবু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে বলেছেন, বাড়ি ঘর জায়গা জমিন টাকা পয়সা সব মক্কা মুকাররমা রেখে দিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করে চলে গেছেন। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় ব্যবসা করবেন, কোথায় বাড়ি করবেন, কোথায় গাড়ি কিনবেন, কোন ধরনের কোন চিন্তা সাহাবায়ে কেরামের মাথায় আসে নাই। আল্লাহর নবী বলছেন চলে গেছেন মদিনায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে এসেছেন বদরের ময়দানে, 313 জনকে দাঁড় করাই দিছেন, 313 জন মৃত্যুর সামনে মালাকুল মাউতের সামনে দাঁড়াই গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আপনি এবং আপনার রব লড়াই করতে থাকুন, জেহাদ করতে থাকুন, আল্লাহর কসম যতক্ষণ আমাদের রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে আছি, সুবহানাল্লাহ। এই ধরনের মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শিখতে হবে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে দেখা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, মাঝে মাঝে শুধু জিলাপি খাই, জিলাপির মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে কোনো মিল নাই। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বলে না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শকে জীবনে ধারণ করতে হবে। যিনি যত বেশি সুন্নতের ধারক বাহক হবেন, তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন। কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টি বলেন তো দেখি, মাশাআল্লাহ সবাই পারে, প্রশ্নগুলা বলেন দেখি, মাশাআল্লাহ দেখছেন প্রশ্ন মুখস্থ হয়ে গেছে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এটা ফেলে দিয়ে নতুন দেখ। এখানে তিনটার মধ্যে প্রথমটা কি, মার রাব্বুকা, দ্বিতীয়টা ওয়া মা দীনুকা, তৃতীয়টা ওয়া মান নাবিয়ুকা। তাহলে তিনটা প্রশ্নের আবার উত্তর বলেন দেখি, উত্তরটা বলেন। অনেকে এখনো উত্তর শিখে নাই, পরীক্ষার টাইম হয়ে গেছে, এখনো উত্তর শিখা হয় নাই, কেমনে হবে? উত্তর তো আগে মুখস্থ করে রাখতে হবে, কি বলেন? সুন্দর করে যদি আমরা উত্তর দিই, উত্তরটা হবে এরকম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হলো কি, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। তিন নম্বর প্রশ্নটাও হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিল? আর উত্তর হলো ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা যদি না থাকে, সুন্নতের অনুসরণ অনুকরণ যদি না থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত হবে না, ওয়ামান নাবিয়ুকার উত্তরও পারা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। ইল্লা মান আবা, তবে আমার যে উম্মতরা আমাকে স্বীকার করে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অস্বীকার করে তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, এমন উম্মত কেমনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবাহ, আমার যে উম্মত আমার আনুগত্য করে, আমার সুন্নতের এত্তেবা করে, আমাকে অনুসরণ করে, ফাকাদ আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, এই লোক, এই উম্মত আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আমার যে উম্মত আমার আদর্শকে অমান্য করে, সে আমাকে অস্বীকার করে। তাহলে জান্নাতে যেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ লাগবে। আল্লাহর দরবারে আবাদত কবুল হইতে হইলে যে কোনো আবাদত, যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হইতে হইলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হইতে হবে। সুন্নতের আলোকে কোনো আমল না হইলে আল্লাহ পাক সেই আবাদত সেই আমল কবুল করেন না। তাহলে আমার যুব সমাজ, যেই বিবি জোড়ার যুব সমাজ আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করেছেন, তাদেরকে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে হবে। তাহলে আমি কয়েকটি উদাহরণ দিই যেগুলো আমাদের যুব সমাজের বড় বড় সমস্যা। আমাদের যুব সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শের সাথে যুব সমাজদের আদর্শের মিল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনাকে মহব্বত করতেন নাকি অপছন্দ করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনতেন কিনা? গান বাজনার অনুষ্ঠানে সভাপতিত্ব করতেন কিনা? গান বাজনার আয়োজন করতেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গানা ইউমবিতুন নিফাক ফিল কলবে কামা ইউমবিতুল মাউয যারআ। গান বাজনা মানুষের অন্তরের ভিতরে এমন ভাবে মুনাফিকি তৈরি করে যেমন ভাবে জমির ফসলের মধ্যে পানি দিলে যেমন জমির ফসলটা সুশোভিত হয়ে ওঠে, অন্তরের ভিতরে গান বাজনা তেমন করে মুনাফিকি উৎপন্ন করে। কি সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, নাউজুবিল্লাহ বলে না, কি বলতে হবে? কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ সেটাও জানতে হবে। কিন্তু আমাদের দেশের ওয়াজ মাহফিলের সিস্টেম হলো সবাই বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, এটা সুন্নতের খেলাফ, এই জন্য এটা আমরা বলি না। কিন্তু আপনি নিজের থেকে বলতে হবে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই জিকিরগুলো করতে থাকবেন। কিন্তু যিনি ওয়াজ করবেন, যিনি আলোচনা করবেন, তিনি কমান্ড করতে পারবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সারা জিন্দেগি ওয়াজ করেছেন, কখনো সাহাবীদেরকে এইভাবে কমান্ড করেন না যে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে ময়দান কাফায় বলেন আল্লাহু আকবার, এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই। কিন্তু আপনারা চুপ করে বসে থাকা যাবে না, এটা জিকিরের মজলিস, এজন্য আপনারা বলতে থাকবেন। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন গান বাজনা অন্তরের ভিতরে মুনাফিকি তৈরি করে। তাহলে যে নবী বললেন গান বাজনা অন্তরের ভিতরে মুনাফিকি তৈরি করে, সেই নবীর উম্মত আজকে গান বাজনা কানের ভিতরে ঢুকাই রাখে, কি বলেন? তার দিয়ে মোবাইলের সুন্দর করে দুই কানের ভিতরে গান বাজনা ঢুকাই রাখে। আরবের মুশরিকরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের গানের অনুষ্ঠানেও সভাপতিত্ব করেন, ইবাদতের অনুষ্ঠানেও সভাপতিত্ব করেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি যেমন ইবাদতের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, একদিন আমাদের গানের অনুষ্ঠানে একটু সভাপতিত্ব করেন, তাহলে আপনি গান একদিন শুনলে বুঝবেন কত মজা। আপনি তো গানে শুনেন না, তো বুঝবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমিরতু আন আমহাকাল মাযামির, আমার যে আল্লাহ, আমার যে রব আমাকে দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমার সেই রব আমাকে নির্দেশ দিয়েছেন যেন গান বাজনাকে ধ্বংস করে দিই। বাদ্যযন্ত্রকে, গান বাজনাকে ধ্বংস করার জন্য আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। যেই নবী গান বাজনাকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা ধ্বংস করার জন্য নির্দেশ দিছেন, ওই নবীর উম্মতরা গান বাজনা কানের ভিতরে ঢুকাই রাখে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দূরের থেকে কোন এক জায়গা থেকে গান বাজনার আওয়াজ আসতেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানের ভিতরে গান বাজনা ঢুকাই দিলেন, কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। তার সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনি এমন করলেন কেন, কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন এক জায়গায় যাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরের থেকে গান বাজনা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতের আদর্শ অনুসরণ করে গান বাজনার আওয়াজ শুনলে আমার কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিই। আল্লাহর নবীর সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে ভালোবেসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল ঢুকাইতেন, নবীর সাহাবীরাও গান বাজনা শুনলে কানে আঙ্গুল ঢুকাইতেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নমুনা। আর আমাদের মহব্বতের নমুনা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি আর গান বাজনা কানের ভিতরে ঢুকাই রাখি। কত সুন্দর আশেকের রাসূল, কত সুন্দর মহব্বতের নমুনা, গান বাজনাকে কানের ভিতরে ঢুকাই রেখে নবীকে মহব্বত করে। এজন্য আমার সম্মানিত যুব সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আজকে সিরাতের মাহফিল, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে শপথ নেব, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন গান বাজনা শুনব না। কি যুব সমাজ রাজি আছেন? সবাই কয় না, অনেকে কয় না শুনবো আর কিছুদিন, বুড়া হইলে তওবা করে ফেলব। এত তাড়াতাড়ি কি তওবার বয়স হয়েছে? আমাদের দেশে দেখবেন যুবকেরা হজ করতে যায় না, যুবক খুব কম হজ করতে যায়। কারা হজ করে? বুড়া মানুষ বেশি হজ করে। কি ব্যাপার ভাই, আপনি হজ করতে যান না কেন? যুবকেরা বলে, আমার এখনো হজ ধরে রাখার বয়স হয় নাই, হজ ধরে রাখার উপযুক্ত হয় নাই। তো কখন আপনার হজ ধরে রাখার বয়স হবো? আমার বয়স যখন 60 বছর 70 বছর হবে, ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়ার শেষ হবে, কবরে যাওয়ার প্রস্তুতি শুরু হবে, তখন আমার হজ করার বয়স হবে। আমি বলি, ও ভাইজান, আপনার যখন হজ করার বয়স হবে, হজ ধরে রাখার বয়স হবে, তখন আপনার ওযু ধরে রাখার আর সময় থাকবে না। আপনি ওযুয়ে ধরে রাখতে পারবেন না, কি হজ ধরে রাখবেন? কি বলেন? মিনার মধ্যে, আরাফাতের মধ্যে, মুজদালিফার ময়দানে গিয়ে দেখেন কত মুরব্বী এহরামের কাপড় নষ্ট করে ফেলছে। কারণ এক একটা টয়লেটের সামনে 10 জন 15 জন 20 জনের লম্বা লাইন, কতক্ষণ পর্যন্ত টয়লেটের জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়, এই দাঁড়ায় থাকতে থাকতে আপনার কাপড় শেষ। তা আপনি হজ ধরে রাখার বয়স হয়েছে, কিন্তু আপনার টয়লেট ধরে রাখার বয়স নাই, অজু ধরে রাখার বয়স নাই। এজন্য যেই সময়ে অজু ধরে রাখার বয়স আছে, টয়লেট ধরে রাখার বয়স আছে, তখন আপনার হজ ধরে রাখারও বয়স আছে। এজন্য আমার যুব সমাজ, আবার ভাইয়েরা, গান বাজনা ছাড়তে হবে, গান বাজনার জন্য আল্লাহ পাক আজাবে আলিম রেখেছেন। সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذُونَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা গান বাজনা শোনার জন্য গানের সামগ্রী ক্রয় করে, গান বাজনা শোনার জন্য দামি দামি মোবাইল কিনে, গান বাজনা শোনার জন্য বিভিন্ন রকমের ল্যাপটপ কিনে, গান বাজনা শোনার জন্য সাউন্ড বক্স কিনে, গান বাজনা শোনার জন্য অত্যাধুনিক টেলিভিশন কিনে, গান বাজনা শোনার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করে। রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর কাছে আযাবে মুহিন, লাঞ্ছনাদায়ক অপমানদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। তাহলে গান বাজনা শুনবেন, আল্লাহ পাক কঠিন আযাবের ব্যবস্থা রেখেছে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দুনিয়াতে গান বাজনা শুনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে সীসা ঢালাই করে তাদের কানের ভিতরে দাগ দেওয়া হবে, ছ্যাঁকা দেওয়া হবে। এজন্য আমার যুব সমাজ, সিরাতের মহব্বতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে গান বাজনা ছেড়ে দেন। আমার যুবক এবং যুবতী ভাই বোনেরা, আজকের যুব সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচারাল আদর্শ, সাংস্কৃতিক আদর্শ বাদ দিয়ে বিজাতীয় মুশরিকদের কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়ে গেছে। আজকের যুব সমাজকে দেখা যায় মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার নবীর আদর্শ নাই। আমার নবীর আদর্শবাদ দিয়ে এতিমের মতো ইউরোপ আমেরিকার দিকে তাকাই থাকে। ওখানকার যুবকেরা যেটাকে সভ্যতা মনে করে, যেটাকে সংস্কৃতি মনে করে, মুসলিম যুবকেরাও সেটাকে সংস্কৃতি মনে করে, সভ্যতা মনে করে। ওখানকার কোনো যুবককে যদি দেখে প্যান্টের একটু অংশ ছিঁড়ে গেছে, আমাদের মুসলিম যুবকেরা কেটে কেটে এটাকে ফ্যাশন বানায় ফেলায়, কি বলেন? অথচ সেই ইউরোপকে আমরা সভ্য বানাইছি, সেই ইউরোপের অসভ্য জাতিটাকে আমরাই সভ্যতা শিখাইছি। স্পেন যখন বিজয় হয়, স্পেনের মুসলমানেরা তখন পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাইত, মাথার নিচে বালিশ দিতে হয় এটা তারা জানত না। মুসলমানেরা গিয়ে অবাক কাণ্ড দেখলেন, ইউরোপের মানুষেরা, স্পেনের মানুষেরা পায়ের নিচে বালিশ দেয়। জিজ্ঞাসা করলো, কিরে ভাই তোমরা এরকম পায়ের নিচে বালিশ দাও কেন? এই জিনিসটা আমরা কোনোদিন দেখিনি। স্পেনের মানুষেরা, ইউরোপের মানুষেরা বলল, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পা কঠিন পরিশ্রম করে, রাত্রে বিশ্রাম করার আরাম দেওয়ার দরকার আমার পাকে, এজন্য আমরা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাই। পায়ের নিচে বালিশ দিয়ে তারা ঘুমাইতো। মুসলিমরা গিয়ে তাদেরকে শিখাইলেন, ও ইউরোপের মানুষ, ইউরোপের ভাইয়েরা শোন, পা সারাদিন পরিশ্রম করে, হাত পরিশ্রম করে, শরীরের বিভিন্ন অংশ পরিশ্রম করে, কিন্তু এগুলার সব কিছুর হেড অফিস হলো মাথার ভিতরে। এখান থেকে সবগুলার নিয়ন্ত্রণ করে। এখানে যদি সমস্যা দেখা দেয়, হাতও কাজ করে না, পাও কাজ করে না, কোনো কিছু কাজ করে না। সুতরাং দেখতেছ তুমি এখানে কাজ করে, কিন্তু এটারে পরিচালনা করে এখান থেকে। সুতরাং বালিশটা তোমার এখানে দিতে হবে। ইউরোপের মানুষকে মুসলিমেরা গিয়ে বালিশ কোথায় দিতে হবে, কেমনে ঘুমাইতে হবে, এটা শিখেছে। আজকে সেই মহান সভ্যতার অধিকারী মুসলমানেরা নিজেদের সভ্যতা নবীর আদর্শ ছেড়ে দিয়ে ইউরোপ আমেরিকার আদর্শের জন্য পাগল হয়ে আছে। সেলুন দোকানে চুল কাটতে যায়, বিজাতীয় কালচার অনুসরণ করে যুবকেরা চুল কাটে, কাটে না? দেখবেন সেলুন দোকানের চারিপাশে দিয়ে চুলের কতগুলো ডিজাইন দেওয়া আছে। কার ডিজাইন এগুলো? আবু বকরের ডিজাইন নাই, ওমরের ডিজাইন নাই, ওসমানের ডিজাইন নাই, আলীর ডিজাইন নাই, হাসান হুসাইনের ডিজাইন নাই, আবদুল্লাহ বিন আব্বাসের ডিজাইন নাই, আবদুল্লাহ বিন ওমরের ডিজাইন নাই। এগুলো সব বিভিন্ন গান বাজনার শিল্পী, খেলার বড় বড় খেলোয়াড়, বিভিন্ন দেশের অমুসলিম যুবকদের চুল কাটার ফ্যাশন ডিজাইনকে এখানে লাগাই রাখা হয়েছে চতুর্দিকে। মুসলিম যুবক এগুলো দেখে দেখে তার চুল কাটে। আমার নবীর মাথায় কি চুল ছিল না? ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চুল কাটতেন কিনা? কাটেন নাই। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের প্রত্যেকের মাথায় চুল ছিল, তারাও চুল কাটতেন। আমার আদর্শ হবে, আমার আখলাক হবে, আমার নবী যেভাবে চুল কাটতেন, আমার নবীর সাহাবীরা যেভাবে চুল কাটতেন, আমার চুলটাকেও সেভাবে কাটতে হবে। আমার যুবক ভাইদেরকে দেখি দাড়ি নিয়ে খেল তামাশা করে, দাড়ি নিয়ে ঠাট্টা করে, এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে একটু কাটে, কয়দিন এদিকে রাখে, কয়দিন এদিকে রাখে, কয়দিন এদিকে রাখে, বিভিন্ন রং বেরঙ্গের ফ্যাশন দাড়ির মধ্যে। দাড়ি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফরজ ওয়াজিব বিষয়। কোন কোন ফকিরা এটাকে ফরজ বলছেন, কোন কোন ফকিরা ওয়াজিব বলছেন। দাড়ি মুন্ডন করা কবিরা গুনাহ, হারাম। অথচ একজন মুসলিম যুবক এইরকম একটা নবীর সুন্নতকে নিয়ে, আদর্শকে নিয়ে ঠাট্টা তামাশা করে। কোন সুন্নত নিয়ে ঠাট্টা তামাশা করলে ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়। যেই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, কয়দিন রাখবে, কয়দিন ছেড়ে দিবে, কয়দিন এই ডিজাইন, কয়দিন ওই ডিজাইন, ওই যুবকের ঈমান থাকবে না, ঈমান হারা হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দাড়ি হবে আমার নবীর মতো, আমার নবীর সাহাবিদের মতো, বিজাতীয় মুশরিকদের মতো আমার দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা মুসলিম যুবক করতে পারে না। আমার অনেক যুবক ভাইদেরকে দেখি হাফ প্যান্ট পরে পরে এখন হাঁটে, হাফ প্যান্ট পরে হাঁটে। হাফ প্যান্ট পরা কি আমার নবীর আদর্শ নাকি? বিজাতীয় আদর্শ, মুশরিকেরা অমুসলিমেরা হাফ প্যান্ট পরে পরে হাঁটে। অনেক যুবককে আমরা দেখি এখন হাফ প্যান্ট পরে হাঁটে, অনেক যুবককে আমরা দেখি হাতের মধ্যে ছুরি লাগায়, গলার মধ্যে চেন লাগায়, কানের মধ্যে কানের দুল লাগায়। এগুলো মুসলিম আদর্শ নয়, এগুলো বিজাতীয় আদর্শ। চুড়ি ব্যবহার করবে নারীরা, পুরুষেরা কেন? চুড়ির এত শখ, চুড়ি দেখছেন না আপনারা, রাবারের চুড়ি, তারপরে স্টিলের চুড়ি, কত রকমের চুড়ি, হাতের মধ্যে চুড়ি লাগা লাগায়, বালা লাগা লাগায় হাতে। নারী হইতে খুব পছন্দ, পুরুষ বাড়াইলেও কেন আল্লাহ এটা পছন্দ হয় না? গলার মধ্যে স্বর্ণের চেন লাগায়, কানের মধ্যে দুল লাগায় লাগায় ফ্যাশন করে, যে এটাকে তারা সভ্যতা মনে করে, সংস্কৃতি মনে করে, মনে করে আমি খুব সংস্কৃতিবান যুবক। সংস্কৃতিবান যুবক না, আপনি বিজাতীয় ক্রিস্টি কালচারের অনুসারী যুবক, নবীর সুন্নত থেকে বিচ্ছুত গোমরা যুবক। এজন্য এগুলো ছাড়তে হবে। অনেক যুব সমাজকে দেখি টাকনোর নিচে প্যান্ট পরে পরে রাস্তা দিয়ে হাঁটে, দেখছেন না? এই এলাকায় মনে হয় নাই নাকি? আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে পাবেন নার, তাকনুর নিচে পোশাকের কোন অংশ গেলে সেটা জাহান্নামে যাবে। তাই নিচের অংশ জাহান্নামে যাবে, উপরের অংশ জান্নাতে যাবে। তাহলে তাকনুর নিচে পোশাক পরবে নারীরা আমার মা বোনেরা, আর তাকনুর উপরে পরবে পুরুষেরা। আজকে পুরুষেরা পরে নিচের দিকে, নারীরা পরে বিপরীত, উল্টা কাজ করবা। যাদেরকে বলা হয়েছে তাকনুর নিচে পরার জন্য, আমার ওই মায়েরা আমার বোনেরা উপরে তুলি ফেলায়, আর যাদেরকে বলা হয়েছে তাকনুর উপরে পর, তারা নিচে নামে ফেলায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। আমার যুবক ভাইরা বার্থডে পালন করে, বার্থডের সংস্কৃতি এখন ব্যাপক আকার ধারণ করছে, মহামারী আকার ধারণ করছে। এই বার্থডে পালন করা আমার নবীর কালচার নয়, নবীর সংস্কৃতি নয়, এটা বিজাতীয় সংস্কৃতি। তারপরে ম্যারেজ ডে পালন করা, তারপরে গায়ে হলুদের নামে বিভিন্ন অপসংস্কৃতি, বিবাহের অনুষ্ঠানগুলোতে বিবাহের সাথে জড়িত, এরকম সামাজিকভাবে অসংখ্য বিজাতীয় কৃষ্টি কালচারে আমাদের যুব সমাজ আক্রান্ত। এজন্য আমার যুব সমাজ ভাইয়েরা, আমার বোনেরা, এই সিরাত মাহফিলের মাধ্যমে আমাদের জীবনী সংশোধন করতে হবে। আমার জীবনের সকল সংস্কৃতি, সকল কালচার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি। অনেক যুবক ভাইদেরকে দেখি ধূমপান করে, দেখছেন না ধূমপান? ধূমপান করলে কি পরিমাণ সওয়াব হয়? জি মাশাআল্লাহ, সবাই তো জানে ধূমপান করা হারাম, কবিরা গুনাহ। ধূমপান করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। মুমিনদের জন্য আমি আল্লাহ তাইয়্যিবাত খাবারগুলো, পবিত্র খাবারগুলোকে হালাল করেছি, খাবায়েস খাবারগুলোকে, অপবিত্র খাবারগুলোকে আমি হারাম করে দিয়েছি। এই ধূমপান করা, এটা পবিত্র খাবার না, এটা অপবিত্র খাবার, এটা অপবিত্র খাবার, খাবায়েস খাবার। কেমনে বুঝলাম এটা অপবিত্র খাবার? যেগুলো তৈয়াবাত খাবার, যেগুলো পবিত্র খাবার, এগুলো মানুষ কোনোদিন টয়লেটে গিয়ে খায় না। যেগুলো অপবিত্র খাবার, সেগুলো মানুষ টয়লেটে গিয়েও খায়। এই জন্য টয়লেট গুলাতে ঢুকলেই বুঝতে পারবেন কোনটা তৈয়াবাত, কোনটা খাবায়েস। কোন টয়লেটের ভিতরে কোন জায়গায় পাবেন না কমলার খোসা পড়ে রয়েছে, টয়লেটে বসে বসে কমলা খাইছে, কোন জায়গায় পাইছেন? টয়লেটের ভিতরে পাবেন না। বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, টয়লেটে বসে বসে বিরিয়ানি খাইছে, টয়লেটে বসে আপেল খেয়েছে, টয়লেটে বসে বেদানা খেয়েছে, টয়লেটে বসে ভালো ভালো দামি দামি খাবার খাইছে, খাই বাকি অংশ টয়লেটে পালা রেখেছে, এরকম দেখছেন কিনা? কিন্তু টয়লেটে বসে দেখবেন সিগারেটের ধ্বংস অবশেষ পিছনের অংশটা টয়লেটে আছে, আছে না? তাহলে বোঝা যায় এই টয়লেটের মধ্যে বসে বসেও আল্লাহর বান্দা এটা খাইছে। তাহলে যে খাবারটা টয়লেটে বসে খায়, ওই খাবার কোনোদিন তৈয়াবাত হইতে পারে না, ওই খাবারটা খাবায়েস। যেই খাবারগুলো খাবায়েস, ওই খাবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য হারাম করে দিয়েছেন। এজন্য এটা হারাম, এটা নিজেরও ক্ষতি করে আরেকজনেরও ক্ষতি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের নীতিমালা হবে লা দরারা ওয়ালা দারারা, নিজেরও ক্ষতি করবে না, অন্যেরও ক্ষতি করবে না। আমার উম্মতের আদর্শ হবে লা দরারা ওয়ালা দারারা, আমার উম্মতেরা নিজের ক্ষতিও করবে না, আরেকজনের ক্ষতিও করবে না। তাহলে এই ধূমপানের দ্বারা নিজেরও ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, অর্থের ক্ষতি হয়, বিভিন্ন রকমের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আর এই ধূমপানের মাধ্যমে নিজেকে ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। আর অসংখ্য আয়াত আর হাদিস আছে, আজকের যুব সমাজ এই রোগে আক্রান্ত, মাদক সেবনের মধ্যে আক্রান্ত, আক্রান্ত কিনা, মাদকাসক্ত, মাদকের ব্যবসা, মাদকের চালান, মাদক আর মাদক, মাদকের সাগরে ভাসতেছে বাংলাদেশ। আমাদের যুব সমাজ বিভিন্ন রকমের মাদক, এখন আর একরকম দুই রকমের মাদক না, শত শত রকমের মাদক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কিয়ামতের একটা আলামত, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, আমার উম্মতরা ইয়াশরিবুনাল খামরা, আমার উম্মতরা মদ পান করবে, বেগায়রে ইসমিহা, কিন্তু মদকে তারা মদ বলবে না, বিভিন্ন নামে নামকরণ করবে। আজকে মদের নাম মদ নাই, মদ নামে কোনো কিছু খুঁজে পাবেন না, বিভিন্ন নামে মদ পান করা হয়। যুব সমাজ এই মাদকাসক্ত, লক্ষ লক্ষ যুব সমাজ বাংলাদেশে আজকে মাদকাসক্ত হয়ে গেছে। আমার নবী যে সমাজে এসেছিলেন সেই সমাজের মানুষগুলো মাদকাসক্ত ছিল, কিন্তু আমার নবীর আদর্শ গ্রহণ করার পরে যেই দিন আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুন মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, মদ পান করা হলো নাপাক, এটা শয়তানের কাজ, এটা শয়তানের আমল, এটা ছেড়ে দাও। এই আয়াতে কারিমা নাজিলের সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীরা মাদক ছেড়ে দিছেন, যে খেয়ে ফেলছেন মুখের ভিতরে হাত ঢুকাই দিয়ে বমি করে পেটের থেকে বের করে দিছেন, যার ঘরে মদের বোতল ছিল সাথে সাথে ভেঙে চুরমার করে দিছেন। আল্লাহ আকবার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ধারক বাহক যারা হবেন তারা মাদকাসক্ত হইতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ধারক বাহকেরা কখনো জুয়া খেলতে পারে না, জুয়ার সাথে কোনো সম্পর্ক তাদের থাকতে পারে না। জুয়াকে বলা হয় মাইসের, মদ যেমন হারাম, মাদকাসক্ত হওয়া যেমন হারাম, জুয়ার আসক্ত হওয়াও তেমন হারাম। আল্লাহ পাক সূরা আল মায়েদার 91 এবং 92 নম্বর আয়াতে জুয়াকেও আল্লাহ পাক স্পষ্টভাবে হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ও ঈমানদাররা, মদ যেমন নাপাক, মদ যেমন শয়তানের কাজ, মাইসের জুয়াটাও তেমন শয়তানের কাজ, জুয়াটাও শয়তানি কাজ। জুয়ার মাধ্যমে কি হয়, ইন্নামা ইউরিদুস শায়তানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে, হিংসা বিদ্বেষ তৈরি করে, মারামারি তৈরি করে, সন্ত্রাস তৈরি করে, বিভিন্ন রকমের সন্ত্রাসবাদ তৈরি করে। ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, জুয়ার মাধ্যমে আল্লাহর জিকিরের থেকে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং নামাজ থেকে গাফল হয়ে যায়। জুয়ার নেশা যাকে ধরে সে নামাজ থেকেও গাফল থাকে, আল্লাহর জিকির থেকে গাফল থাকে। আজকে সমাজে দেখা যায় কত রকমের জুয়া, এক রকমের জুয়া না, লটারির নামে জুয়া, অনেক লটারি আছে জুয়া, সব লটারি জুয়া না, কিছু কিছু লটারি শরীয়তে জায়েজ। যেমন ধরেন আমি বললাম যে এখানে 10 জনকে আমি 10,000 টাকা দিতে চাই, হাদিয়া দিতে চাই, এখন কোন 10 জনের দিব, সবাই কয় শেখ আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, কারে দেন, তখন আমি বললাম যে এখানে লটারি হবে, লটারির মাধ্যমে যেই দশজনের নাম উঠবে সেই দশজনকে আমি দিব, এটা জায়েজ। কিন্তু আপনাদের সবার থেকে দশ টাকা করে নিলাম, নিয়ে বললাম যে লটারি হবে, লটারির মাধ্যমে দশ জনে সব টাকা পাই যাবেন, একশো জনে দিচ্ছেন নব্বই জনে এক টাকাও পাইবেন না, দশ জনে সব টাকা পাই যাবেন। এই লটারি হারাম, এই লটারি জুয়া, এই লটারির নাম হলো জুয়া, এটা লটারি না, এটা হারাম। জুয়ার কত ধরন আছে সমাজে, অসংখ্য ধরনের জুয়া আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ধারক বাহকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বতকারী যুবকেরা, জুয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জুয়ার দ্বারা সম্পদ বাড়ে না, জুয়ার দ্বারা সম্পদ নষ্ট হয়। অনেক সময় বাহ্যিকভাবে মনে হয় যে জুয়ার দ্বারা কিছু সম্পদ অর্জন হয়েছে, আসলে জুয়ার দ্বারা সম্পদ অর্জন হয় না, জুয়ার দ্বারা সম্পদ নষ্ট হয়। এজন্য সম্পদ বাড়ানোর পদ্ধতি জুয়া না, জুয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অশ্লীলতা থেকে, জানা বেবিচার থেকে যুব সমাজকে দূরে থাকতে হবে। আজকে বিভিন্ন জায়গায় ইফতিজিং, তারপরে বেবিচার, দর্শন, এগুলো বেড়ে গেছে সমাজে। এগুলো বাড়ার অন্যতম একটা হাতিয়ার হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি বুঝেন তো, বলে হুজুর আপনার থেকে বেশি বুঝি। পর্নোগ্রাফি সবার হাতে হাতে, এখন মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি, মোবাইলের ভিতরেই অশ্লীল বিভিন্ন ধরনের ভিডিও, এগুলো একজন যুবক দেখে, এখানে থিওরিক্যাল দেখে, আর নিজে সেটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে চায়। এই বাস্তবায়ন করতে গিয়ে আজকে তিন বছরের শিশুও দর্শনের শিকার হয়, পাঁচ বছরের শিশুও দর্শনের শিকার হয়, ছয় বছরের শিশুও দর্শনের শিকার হয়। কোন মুহূর্তে কার মেয়ে কার ছেলে দর্শনের শিকার হবে বোঝার কোনো উপায় নাই। আত্মীয় স্বজন দ্বারা দর্শনের শিকার হয় ছোট ছোট শিশুরা, আজকে বিপজ্জনক। আমার ভাইরা এবং বোনেরা, ছোট শিশুকে, ছোট মেয়েকে, তিন বছরের মেয়ে, চার বছরের মেয়ে, এগুলোকেও খবরদার আপনি একা কারো কাছে দিবেন না। প্রতিদিন পত্রপত্রিকা দেখেন কত জায়গায় তিন বছরের মেয়ে, চার বছরের মেয়ে, একটা শিশু কিছুই বুঝে না, এই অবু শিশুটাও আজকে পর্নোগ্রাফির গ্রাসে, পর্নোগ্রাফির অভিশাপে আজকে তারাও এই নির্যাতনের শিকার হচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা বিশেষ করে পর্নোগ্রাফি থেকে একশো গজ দূরে থাকেন, কারণ এই চোখের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চোখ এটা এমনি দিছে মনে করছেন আল্লাহ, চোখ এটা কিন্তু আপনার বন্ধু না, এটা সব চুপ করে দেখে রয়েছে, কি আমাদের সব বলে দিব। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার চোখ, আমার কান, আমার হৃদয় সবকিছুকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জবাবদিহি করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এই চোখ দিয়ে কোরআন দেখবেন, এই চোখ দিয়ে যদি আপনি কোরআন দেখেন, এই চোখ দিয়ে আল্লাহকেও দেখবেন ইনশাআল্লাহ। এই চোখ বানাইছেন আল্লাহ পাক আল্লাহর কোরআন দেখার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর আয়াতগুলো দেখার জন্য। এই চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখার জন্য আল্লাহ চোখ বানান নাই। আল আইনানি জানাহুমা আন-নাজার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখের জানা হলো চোখ দিয়ে দেখা। চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখবেন, চোখের জানা। এজন্য আমার ভাইরা, এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এবং জানা বেবিচার থেকে যদি নিজের চরিত্রকে হেফাজত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামানত দিয়েছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মত আমাকে দুইটা জিনিসের জামানত দিবে, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা মুখমণ্ডলের জামানত, আর দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত। এই দুটার জামানত যদি তোমরা আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের জামানত দিতে পারি। তাহলে যৌবনের হেফাজত যদি আমরা করতে পারি, জান্নাতের জামানত, কিয়ামতের ময়দানে যে সাত শ্রেণীর মানুষ আল্লাহর ব্যবস্থা দিন ছায়ার মধ্যে স্থান পাবেন, এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো অতিবাহিত হয়। আরেক শ্রেণীর যুবক আছে, যেই যুবককে কোন সুন্দরী নারী, কোন বংশীয়, খুব উচ্চ বংশীয় নারী খারাপ কপকর্মের জন্য ডাকছে, সে বলছে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহর ভয়ে পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকবেন, জানাবে বিচার অশ্লীলতা থেকে দূরে থাকবেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর ব্যবস্থা দিন ছায়ার মধ্যে ব্যবস্থা করবেন। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কারোর নড়াচড়া করতে দেওয়া হবে না। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি আল্লাহ 25 বছরের একটা যৌবন কাল দিয়েছিলাম, 15 বছর থেকে 40 বছর পর্যন্ত, এই 25 বছরের নাম যৌবন কাল, এরকম তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, ওই যৌবন কালটা তুমি কিভাবে অতিবাহিত করেছিলে? এই জবাবটা প্রত্যেকটা মানুষকে, নারীকে পুরুষকে সবাইকে দিতে হবে। তাহলে এই 25 বছর খুব সাবধানে থাকবেন, এই 25 বছর যদি সুন্দরভাবে পার করতে পারেন, বাকিটা নিয়ে আর বেশি ডর নাই। কি বলে, যদি 40 বছর পর্যন্ত আপনি আপনার যৌবনকে হেফাজত করতে পারেন, চরিত্রকে হেফাজত করতে পারেন, আখলাককে হেফাজত করতে পারেন, বাকি জিন্দিগি আর বেশি সমস্যা হবে, বাকি জিন্দিগি তো আপনি রিটায়ার্ডে থাকবেন, মূল সময় 40 বছর পর্যন্ত। এজন্য এই সময়টা আমার যুব সমাজ, আমরা চেষ্টা করব এই যাবতীয় অপকর্ম যেগুলোর কথা বললাম এগুলো থেকে আমরা দূরে থাকার। এজন্য আমার এই বিবি জোড়ার যুব সমাজের জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন এই যুব সমাজকে যেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করার আল্লাহ তাদেরকে যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতাও এই নিয়ামত আল্লাহ সবাইকে দেন না, তাদেরকে এইরকম একটা মোবারকময় মাহফিল, যেই মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, সুন্নত নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আলোচনা হবে, এইরকম একটা মাহফিল করার যোগ্যতা দিয়েছেন, সেই যুব সমাজকে আল্লাহ যেন সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে গড়ে তোলার আল্লাহ পাক তৌফিক দান করেন। এই এলাকার যুব সমাজকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, এই এলাকার যুব সমাজকে শাবাবে মদিনার মতো যুব সমাজ বানিয়ে দিন।